بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون سمانيت برادران الإسلام الله پاک رب العالمين سمست پرشنسا যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির আজকারের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উপর নাযিল হয়েছে কোরআনে কারীম, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকির আজকারে বহু জায়গায় আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমার আয়াত নম্বর 10 এ ইরশাদ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, সুতরাং যখন সালাত সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ যখন হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, পৃথিবীতে তোমরা বিক্ষিপ্ত হয়ে যাও, বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে তোমাদের রিজিক রয়েছে তার সন্ধান করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করতে থাকো যাতে করে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করতে পারো, মুক্তি পেতে পারো। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজের পরে যখন বাইরে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে আপনি পৃথিবীতে আপনার আহার সন্ধান করছেন, আপনার আয় উপার্জনে আপনি ব্যস্ত হচ্ছেন, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে, কেউ ডিউটিতে, কেউ বিভিন্ন কাজে, সেসব ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি তোমরা স্মরণ করবে, তার জিকির করবে। তার নামাজের মধ্যে তো জিকির অবশ্যই রয়েছে, কিন্তু নামাজের বাইরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করতে হবে, যার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কারণ মানুষ যদি আল্লাহ পাকের স্মরণকে নামাজের মধ্যেই শুধু সীমিত করে দেয়, নামাজ থেকে বেরিয়ে গেলে আর জিকির আজগারের সাথে কোন সম্পর্ক নেই, এর নাম ইসলাম নয়। ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দাকে সম্পর্কিত করে রাখে। ইসলাম অন্য অন্য মানুষের ধর্মের মতো নয় যে যাতে গির্জায় গেলে শুধু উপাসনা হয় আর অন্য অন্য উপাসনালয়ে গেলে সেখানে উপাসনা হয় না। ইসলাম এমন পূর্ণাঙ্গ জীবন বিধান যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার স্রষ্টার সাথে আপনার সম্পর্ক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে তোমরা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়বে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। এখানে আপনি আয় উপার্জনের ক্ষেত্রে গিয়ে যদি আল্লাহ পাকের স্মরণ না করেন, আল্লাহ পাকের জিকির আজগার যদি না করেন, তাহলে আপনি পাপে লিপ্ত হয়ে যাবেন, হালাল এবং হারাম, বৈধ অবৈধের কোন পার্থক্য থাকবে না আপনার কাছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি স্মরণ করতে বলেছেন এই ক্ষেত্রে গিয়ে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, ওই ব্যক্তির উদাহরণ যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে, আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করে না, আল্লাহকে স্মরণ করে না। দুইজনের মাঝে পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃতের মাঝে যে পার্থক্য, সেই পার্থক্য, একজন লোক জীবিত আর একজন মৃত, এই দুইজনে আকাশ পাতাল তফাত। মৃত তার কোনো কাজকর্ম নেই, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মৃত বুঝতেই পারছেন। জীবিত যেই ব্যক্তির মধ্যে চলাফেরার ক্ষমতা রয়েছে, চিন্তার ক্ষমতা রয়েছে, কাজকর্মের ক্ষমতা রয়েছে, বিভিন্ন যে আল্লাহ পাকের নিয়ামতগুলি রয়েছে সেগুলি ব্যবহারের ক্ষমতা তার মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির আজকার করে সে যেন জীবিত, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করে না সেই ব্যক্তি হচ্ছে মৃতের মতো। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে সব জিকির আজকার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, সেগুলি আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি। এখন আপনাদের সামনে আরেক রকমের জিকির আজকারগুলি উল্লেখ করব, যেগুলি কোন নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত নয়, তবে দৈনন্দিন জিকির আজগার গুলি করা হচ্ছে মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলির ফজিলত খুব বেশি বয়ান করেছেন। সুতরাং আপনি যদি নিজেকে আপনি উন্নত করতে চান, আপনি যদি আপনার উচ্চ স্থান তৈরি করতে চান আল্লাহ পাকের জান্নাতে, আপনি যদি ইহকাল পরকালে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যদি সুখী হতে চান, তাহলে এই জিকির আজগার গুলির প্রতি গুরুত্ব দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস একটি জিকির সম্পর্কে বলছেন, যেমন কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, উপাস্য নেই, যিনি এক ও একক, লা শারীকা লাহু যার কোন অংশীদার নেই, লাহুল মুলকু সার্বভৌমত্ব তার, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সর্বশক্তিমান। এই যে কালিমায়ে তাওহীদ যাকে আমরা বলে থাকি, তাওহীদের কালিমা, তাওহীদের বাক্যে যে জিকির করবে, পাঠ করবে, ফি ইয়াউমিন মিয়াত মাররা, কোনো দিনে 100 বার, তাহলে দিনে যদি 100 বার করে আপনি পাঠ করেন, কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করেছেন। প্রথম ফজিলত হচ্ছে কানাত লাহু কাদলে আশরু রিকাবিন, তার জন্য 10 জন কৃতদাস গোলাম স্বাধীন করার নেকি হবে। আল্লাহ পাক ভালো জানেন এর অঙ্ক, যে একজন গোলাম স্বাধীন করলে কত নেকি আল্লাহ পাকের কাছে রয়েছে, 10 জন গোলাম স্বাধীন করার নেকি ওই ব্যক্তি পাবে। দুই নম্বরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হবে 100টি নেকি, একটি নেকির পরিমাণ আল্লাহর কাছে কত আল্লাহ পাক ভালো জানেন। সহি হাদিসের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100টি নেকি দেবেন। আর কি হবে, ওয়ামহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, আর তার 100টি গুনাহকে মোচন করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আর তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে উপকারিতা, যে ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা, আর সেই দিন সারাদিন সে শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে থাকবে, রক্ষায় থাকবে, সে নিজেকে সুরক্ষিত করে নিল, দুর্গের মধ্যে করে নিল শয়তান থেকে। তাকে শয়তান না শারীরিক ভাবে ক্ষতি করতে পারবে, না মানসিক ভাবে ক্ষতি করতে পারবে, না দিনের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে তার ইমান এবং আমল আকীদা কেড়ে নিতে পারবে, না তাকে পাপ করাতে পারবে, বিভ্রান্ত করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অত্যন্ত ব্যাপক। আর ওয়ালাম ইয়াতে আহাদুন আফজাল মিন যালিক, এর চাইতে বেশি নেকি করার মতো আর কোন ব্যক্তি হতে পারে না, এর চাইতে বেশি নেকি অন্য কোন আমল করে পাবে এইরকম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা, তবে ওই ব্যক্তি আমেলা আকসার মিন যালিক, এর চাইতে বেশি যদি কেউ করে থাকে। এই ব্যক্তি 100 বার পাঠ করেছে, সে যদি আরো বেশি পাঠ করে, অথবা এই ব্যক্তি শুধু এই কলিমায় 100 বার পাঠ করেছে, সে আরো অন্যান্য জিকির আজকার গুলি করলো, অন্যান্য ইবাদত বন্দী করেছে, দান খায়রাত করেছে, সে সিয়াম পালন করেছে, অন্য ইবাদত যদি তার বেড়ে যায়, তাহলে তার নেকি বেশি হইতে পারে, কিন্তু এই ব্যক্তির চাইতে বেশি নেকি নিয়ে আর কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, এই কলিমা আসল জিকির, এই জিকির গুলি করতে হবে। এই কলিমা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে জিকির আজকার কথা রয়েছে, এই কলিমা নামাজের পরে জিকিরে রয়েছে, নির্দিষ্ট সময়তে রয়েছে। এই কলিমা তাহলে 100 বার করে কলিমা তাওহীদ দৈনিক পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিমা সম্পর্কে আরো বলেছেন যে আফজালু দুআয়ে দুআ ও ইয়াউমে আরাফা, সবচাইতে উত্তম দুয়া, শ্রেষ্ঠ দুয়া, কোন হাদিস আফজাল শব্দ রয়েছে, কোন হাদিসে সহিহ হাদিসে খায়রু দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, ও আফজালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ রাসূলগণ বলেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, আরাফার দোয়া বিশেষ করে হাজী সাহেবদের, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম দোয়া বলেছেন আরাফার দোয়া, আর সবচাইতে উত্তম দোয়া বলেছেন এই কালিমা তাওহীদের দোয়া, কালিমা তাওহীদের জিকির। সুতরাং এই জিকিরগুলি আমরা বেশি বেশি করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন সহিহ বুখারীর, যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার তাসবিহ পাঠ করি, ওয়া বিহামদিহি তোমার প্রশংসার সাথে সাথে, মিয়া তোমার রাহ, দৈনিক যদি 100 বার করে বলে, তাহলে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, মহিয়াত আনু খাতিয়াতুহু, তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ময়লা আবর্জনা সমুদ্রের ফেনা সম পরিমাণ তার গুনাহ হোক না কেন, বিশাল যদি তার গুনাহ হয় তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলিকে মাফ করে দেবেন। সাগিরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে মাফ করে দেবেন। কাবিরা গুনাহ থেকে শর্ত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট এই নেক আমলগুলির সাথে সাথে তওবা করতে হবে যে আল্লাহ এই গুনাহ আর কখনো করব না, এই গুনাহ আমি ছেড়ে দিলাম, এবং এর উপরে অনুতপ্ত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর এইরকম অন্যায় করব না। আর মানুষের যদি হক হয় তো অতিরিক্ত এই তিনটি শর্তের সাথে যে যার হক আপনি নষ্ট করেছেন তার হক পরিশোধ করে দেবেন, অথবা যদি মার্জনা নেওয়ার তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, জিকির আজকার বহু রয়েছে কোরআনে হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরো একটি জিকির রয়েছে সহিহ বুখারীর শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন কালেমা তানে দুটি বাক্য রয়েছে, দুটি বাক্য রয়েছে, হাবিবা তানে ইলার রহমান দয়াবান আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়, খাফিফাতান আলাল লিসান কিন্তু উচ্চারণ করতে অত্যন্ত হালকা সহজ, সাকিলাতান ফিল মিজান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কিয়ামতের দিবসে দাঁড়ি পাল্লা হবে নেকির পাল্লায় অত্যন্ত ভারী, সেই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা বিজড়িত, সুবহানাল্লাহিল আজিম, আর দ্বিতীয় বাক্য হচ্ছে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি ঘাটতি অভাব থেকে আমি দোষমুক্ত ঘোষণা করছি। এই হচ্ছে তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এছাড়াও বেশ কিছু জিকির আজকার রয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের জিকির আজকারগুলি করার জন্য তৌফিক দান করেন, এবং বিদাত থেকে আর ভুল পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব বর্ণিত হাদিসে জিকির আজকার রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলি শিখে সেগুলি যাতে আমরা আল্লাহ পাকের জিকির আজকারে পাঠ করতে পারি এর জন্য আমাদের একটু মেহনতের প্রয়োজন রয়েছে, মুখস্থ করার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা সুন্নতি জিকির আজকার করব, তাতে নেকি পাবো, আর বিদাতি জিকির আজকার থেকে ভুল ভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারবো। যেসব জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তার একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয় বাক্য হচ্ছে চারটি, চারটি বাক্য অত্যন্ত প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি বাক্যকে আহাব্বুল কালাম ইলাল্লাহ বলেছেন, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় বাণী যার দ্বারা আপনি জিকির আজকার করবেন। সুতরাং এর জন্য কোন নির্দিষ্ট সংখ্যা আপনাকে নির্ধারিত করে দেওয়া হয়নি, বরং বেশি বেশি যে কোনো সময় সুবহানাল্লাহ পড়বেন আপনি, আল্লাহর আমি পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ বলবেন আপনি আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবকিছুর চাইতে বড়। এই চারটি বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জিকির আজকার গুলি করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোরে সাথে লাহু নাখলা ফিল জান্না, জান্নাতে যে ময়দান রয়েছে এই জান্নাত হচ্ছে কিআনুন বলেছেন খোলা মাঠ, এবং তার রোপণ হচ্ছে সেখানে আপনি গাছ রোপণ করুন, আপনি সেখানে বাগান তৈরি করুন, আপনি সেই বাগান তৈরি করা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহ পাকের একটি জিকির করলে এই সুন্নতি জিকির করলি তার জন্য গোরে সাথে লাহু নাখলা ফিল জান্না, তার জন্য জান্নাতে খেজুর গাছ লাগানো হবে। অন্য হাদিসে ব্যাপক অর্থে রয়েছে গেরাসোহা জান্নাতে রোপণ হচ্ছে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্যান্য জিকির আজকার। সুতরাং এই জিকির আজকার গুলির গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। সম্মানিত ভাইরা, যেসব জিকির আজকারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং করেছেন তার একটি হচ্ছে আল্লাহর কাছে ইস্তিগফার করা, মার্জনা কামনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বার বার ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, তওবা পাঠ করা, এটি আল্লাহ পাকের জিকির। তাহলে জিকিরের শব্দটি অত্যন্ত ব্যাপক, যাতে দোয়াও সামিল রয়েছে, যাতে আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা, আল্লাহ পাকের একত্বের ঘোষণা এসবও রয়েছে, এবং তার সাথে সাথে তওবা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা তুবু ইরাল্লাহ ওয়াস্তাগফিরু, আল্লাহ পাকের দরবারে তওবা করো, ফিরে আসো এবং তার কাছে মার্জনা কামনা করো। ফাইন্নি আতুবু ফিল ইয়ামে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও, আমার আগের পরের গোনা মাফ করে দেওয়া হয়েছে এই ঘোষণা হওয়া সত্ত্বেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক আল কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফিরালাক আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, সূরাতুল ফাতহাতে আল্লাহ পাক বলছেন যে যাতে করে আল্লাহ পাক আপনার আগের পরের গোনাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোনা থেকে বাঁচিয়ে রেখেছেন প্রথম কথা, আর যদি ধরে নেওয়া হয় তাহলে আল্লাহ পাক আগেই ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। তারপরেও তিনি প্রতিদিন 100 বার করে তওবা ইস্তিগফার করতেন, তওবা ইস্তিগফার করতেন এই বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট মার্জনা কামনা করি এবং তার দরবারে আমি প্রত্যাবর্তন করি বা তার কাছে আমি তওবা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে যে তিনি 70 বারের অধিক তওবা এবং ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার করে দিনে পড়তেন। মনে রাখবেন সম্মানিত ভাইরা যে তওবা ইস্তিগফারের ক্ষেত্রে যে হাদিসের শব্দগুলি রয়েছে, বাক্যগুলি রয়েছে, এগুলির পাবন্দি করাই হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ আমাদের দেশের লোকেরা বাড়াতে জানেও আস্তাগফিরুল্লাহর সাথে রব্বি মিন কুল্লি যাম্ব, এই শব্দগুলি কোন সহি হাদিসে নেই, কোন হাদিসে পাওয়া যাচ্ছে না। সুতরাং আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়েন, আর না হয় বলেন আস্তাগফিরুল্লাহ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আরেকটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে কথা বলতেন সাহাবায়ে কেরামদের সাথে, আর একই অনুষ্ঠান মজলিসে কিছুক্ষণ পর পর বারবার বলতে থাকতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাহাবায়ে কেরামরা তা শুনতে পেতেন। তাহলে এই ক্ষেত্রে আস্তে করে, চিৎকার করে নয়, আস্তে করে শুনিয়ে দিলে কোনো দোষ নেই। যদি আপনার নিয়ত সৎ থাকে, আপনার লোক দেখানো উদ্দেশ্য না থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে জিকির আজকার করতে নিষেধ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন আল কোরআনে, হে নবী তোমার রবের জিকির আজকার করো কায়িম মনে, একগ্র চিত্তে এবং খিফাতান চুপি সুরে। আল্লাহ পাক এখানে খিফাতান বলেছেন, অন্য জায়গায় খুফিয়া বলা হয়েছে আস্তে করে। ওয়াদুন আল জাহরে মিনাল কাউলে বিল গুদুই ওয়াল আসাল, সকাল বিকাল করো, ওয়াদুন আল জাহরে মিনাল কাউল, তোমার এই তসবিহ তাহলিল তোমার জিকির আজকারকে উচ্চ স্বরে করে নয়। তাহলে এই ক্ষেত্রে আস্তে করে জিকির আজকার করাই হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ চিৎকার করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার সাহাবায়ে কেরামদের কিছু লোকে দেখলেন যারা চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ তাহলিল করছে, দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তোমরা একটু তোমাদের উপর একটু দয়া করো, একটু নম্রতা অবলম্বন করো, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, না তোমরা কোন বধিরকে আহ্বান করছো ডাকছো যে আল্লাহ পাক তোমাদের কথা শোনেন না, সুতরাং চিৎকার করে বলতে হবে। আমরা কোন বৈরা লোককে বধিরকে যদি ডাকি তাহলে চিৎকার করে বলতে হয়, আর যদি কেউ দূরে থাকে যে আমার আওয়াজ সেখানে পৌঁছিবেন আসতে বললে তাহলে জোরে বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন না বধির যে চিৎকার করে ডাকবে তাকে, তার জিকির আজকার করবে, আর না তিনি অনুপস্থিত গায়েব রয়েছেন সুতরাং তাকে চিল্লে ডাকতে হবে, না বরং ইন্নামা তাদউনা সামিআন করিবা, এমন সত্তাকে তোমরা ডাকছো, এমন সত্তার কাছে তোমরা দোয়া করছো বা জিকির আজকার করছো যিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সমস্ত স্থান থেকে তিনি শোনেন, আর করিবা তোমাদের অত্যন্ত নিকটে রয়েছেন তার জ্ঞানের দিক দিয়ে এবং তার বিভিন্ন দিক দিয়ে, তার পরিবেষ্টনের দিক দিয়ে, তার ক্ষমতার দিক দিয়ে। এগুলি হচ্ছে আম ভাবে মাইয়াতে আম্মা বলা হয়েছে, যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যে কোনো মানুষের সাথে রয়েছেন, মানে যে কোনো মানুষের তিনি খবর রাখেন জ্ঞানের দিক দিয়ে, যে কোনো মানুষ তার ক্ষমতার বাইরে যেতে পারে না হচ্ছে ক্ষমতার দিক দিয়ে, যে কোনো মানুষ তার পরিবেষ্টনের বাইরে যেতে পারে না এ হচ্ছে পরিবেষ্টনের দিক দিয়ে, আর মাইয়াতে খাসা অর্থাৎ আল্লাহ ফাকর রব্বুল বিশেষ লোকদের সাথে রয়েছেন, এতে আর একটু অতিরিক্ত লাগাইতে হবে যে তিনি আল্লাহ ফাকর রব্বুল আলামিন খাস বান্দাদের সাথে তার সাহায্যের দিক দিয়ে রয়েছেন, আল্লাহ পাক তার নেক বান্দাদের সাহায্য করে থাকেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন ওয়া আন্নাল্লাহ মাল মুহসিনিন, সৎকর্মশীলদের সাথে আল্লাহ রয়েছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন, এসবের অর্থ হচ্ছে আল্লাহ পাকের সাহায্য রয়েছে, আল্লাহ পাকের তৌফিক রয়েছে, আল্লাহ পাকের হেফাজত তাদের জন্য রয়েছে, আল্লাহ পাক তাদের সুরক্ষা করেন, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়ে থাকেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এছাড়াও বহু জিকির আজকার রয়েছে। আর একটি হাদিস রয়েছে সহিহ বুখারীর, তাতে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আল্লাহ আমার ফিরার শক্তি নেই আর আমার কোনো ক্ষমতাও নেই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেন আমি ফিরতেও পারি না, আল্লাহ যদি আমাকে শক্তি না দেন তা আমার নিজের কোনো শক্তি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, এই দোয়া পড়ে যখন বাড়ি থেকে, এই জিকির পড়ে যখন বাড়ি থেকে কোন মানুষ বের হয়, তখন শয়তান, যিনি শয়তান যে আশেপাশে থাকে, তারা বলে যে এই লোকের আর কি করতে পারবে, বিসমিল্লাহ বলেছে সঠিক পথ পেয়ে গেছে, সুতরাং একে পথভ্রষ্ট করতে পারবে না। তাওয়াক্কাল তো আল্লাহ বলেছে, আল্লাহর উপর আমি ভরসা করি, সুতরাং এই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট, যার জন্য আল্লাহ যথেষ্ট তোমা তার কি করতে পারো, কোনো কিছুই করতে পারবে না ক্ষতি। এবং সে বলেছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং সে ব্যক্তিকে হেফাজত করে দেওয়া হয়েছে, তার সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তার তোমরা কোন রকমের ক্ষয়ক্ষতি করতে পারবে না, সুতরাং এর পিছনে আর পড়ে লাভ না, এখান থেকে পালাও সরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু জিকির আজকার উম্মতকে শিখিয়েছেন, সেই জিকির আজকার গুলি করতে হবে। এবং এই জিকির আজকার গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে জড়িয়েছে, সেগুলির প্রতি আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। জিকির আজকার অসম্পূর্ণ বাক্য দিয়ে করবেন না, অসম্পূর্ণ বাক্য দিয়ে, যেমন একশ্রেণীর লোকেরা শুধু ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, ইয়ে আবার কোন জিকির আজকার হইল, শুধু আল্লাহু আল্লাহু। যদি এই জিকির আজকার গুলি থাকতো ইসলামে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, তিনি করতেন, তার সাহাবাই কেন করতেন। কোন একটি হাদিসে এইরকম অসম্পূর্ণ জিকির নেই, না ইল্লাল্লাহ রয়েছে, না আল্লাহু রয়েছে, না হু হুর আর হা হুর জিকির রয়েছে। এই যে জিকির গুলি প্রচলিত রয়েছে, আসল জিকিরের হদিস নেই এদের কাছে, আসল জিকিরের উপরে আমলই নেই, আর বিদাতি জিকিরের দিকে চলে গেছে এবং শয়তানকে সুযোগ দিয়ে দিয়েছে বিভ্রান্ত করার জন্য। শয়তান তো খুব খুশি, কারণ এই অসম্পূর্ণ কথা, প্রথম কথা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কাজ করবে যেটি আমার আদর্শ মোতাবেক নয়, তা প্রত্যাখ্যাত, আল্লাহ পাক কবুল করবেন না। সুতরাং এমন আমল করিয়েন না যা প্রত্যাখ্যাত হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির আজকার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আমাদেরকে সঠিক জ্ঞানের ভিত্তিতে সহি পথে, সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। হে মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাহলে ওয়াদা করেছেন বান্দাদের সাথে যে যেই বান্দা তাকে স্মরণ করবে, তার জিকির আজকার করবে, আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। আমি বলছি যে ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া আদায় করবে, উফরি করবে না, অকৃতজ্ঞ হবে না। মহান আল্লাহ এখানে তার জিকির আজকারের আদেশ প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাদিসে ইরশাদ করেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আনা ইনদা জান্নে আব্দি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি। তার ধারণা যদি আমার সম্পর্কে ভালো হয় তাহলে আমি তার ভালো করি, আর যদি তার ধারণা আমার সম্পর্কে ভুল হয়, খারাপ হয়, যে আল্লাহ কিছু দেবেন না, আল্লাহর কাছে কিছু পাব না, আল্লাহ আমার শোনেন না, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন না, তাহলে সেই রকমই সে পাবে। যেমন সে ধারণা করবে আল্লাহ পাক সম্পর্কে তেমনই সে পাবে। তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যদি সে আমাকে স্মরণ করে মনে মনে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি আমাকে কোন অনুষ্ঠানে কোন লোক সমাজে স্মরণ করে তাহলে আমি তাকে স্মরণ করি, যাকারতুহু ফি মালাইন খাইরিম মিন, তাহলে এমন অনুষ্ঠানে এমন মজলিসে আমি তাকে স্মরণ করি যে মজলিস তাদের মজলিস চাইতে উত্তম, অর্থাৎ ফেরেশতাগণের মজলিসে তাদের সামনে আমি তাকে স্মরণ করি, আর সেই ব্যক্তি আমাকে স্মরণ করেছিল মানুষের সামনে। আর সেই ব্যক্তি যদি আমার দিকে আধা হাত এগিয়ে আসে, অর্থাৎ ইমান এবং সৎকর্মশীল হয়ে নেক আমল করে যদি আধা হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, তাহলে তার দিকে আমি এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইহি যিরাআন, আর সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, তাহলে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, ওয়াইন আতানি ইয়ামশি, সে যদি পায়ে হেঁটে আমার দিকে আসে, অর্থাৎ যদি সাধারণ গতিতে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থেকে আমাকে স্মরণ করে আমার দিকে এগিয়ে আসে, তাহলে আতাই তহু হারওয়ালাতান, তাহলে আমি তার দিকে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে আসি, অর্থাৎ আমি দ্রুত তার ওপর রহমত বর্ষণ করি এবং আমি খুশি হয়ে যাই। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই হাদিসে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের বাণী হাদিসে কুদসি, তাতে জিকিরকারীদের ফজিলতের কথা বলা হয়েছে এবং এই জিকিরের উপকারিতার কথা বলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবে জিকির করার 100 বেশি উপকারিতা উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম উপকারিতা তিনি উল্লেখ করেছেন, ফাইন্না যিকরা ইয়াতরুদুশ শয়তান, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ পাকের জিকির আজগার করলে শয়তান থাকতে পারে না, শয়তান পলায়ন করবে। তাহলে শয়তানকে তাড়ানো এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাছ থেকে শয়তানকে তাড়াতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে শয়তানের সামনে মোকাবেলা করতে হবে। শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে, শয়তান আপনাকে সত্য থেকে বাধা সৃষ্টি করতে পারে, শয়তান আপনার ইহকাল পরকালের বহু ক্ষতি করতে পারে। সম্মানিত ভাইরা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবে জিকির আজকারের 5টি প্রকার তিনি উল্লেখ করেছেন। এই 5 প্রকারের জিকির আজকার যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলে আল্লাহ পাকের জিকির সম্পর্কে আমাদের সম্যক একটা জ্ঞান আসবে। এই চেষ্টা করে আমি আপনাদের সামনে ওই প্রকরণগুলি পেশ করার চেষ্টা করব। সম্মানিত ভাতৃমণ্ডলী, তিনি বলছেন যে প্রথম প্রকার জিকির আজকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান করা। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই প্রশংসা, এই গুণগান আপনি পেশ করছেন, ওইভাবে পেশ করবেন যেইভাবে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। যেমন বিভিন্ন সময়ের জিকির আজকার গুলি রয়েছে, এছাড়া আপনার অনির্দিষ্ট সময়ের জিকির আজকার যেগুলি এর পূর্বে আমি আলোচনায় পেশ করেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে জিকির আজকার গুলি আপনি আল্লাহর দরবারে ইবাদত স্বরূপ পেশ করছেন। এ হচ্ছে প্রথম প্রকারের জিকির তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রকারের জিকির আজকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, যেসব আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণাবলী উল্লেখ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার চাইতেও বান্দার উপর দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই দেখেন। লা তাখফা আলাইহি খাফিয়া, কোনো কিছুই আমরা তার থেকে গোপন রাখতে পারি না। এসব আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী আলোচনা করা, উল্লেখ করা, মানুষের সামনে আলোচনা করলে আপনি নিজেও সংশোধন হবেন এবং আপনার এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাকের এই প্রশংসা বিজড়িত সংবাদগুলি যেন আপনি পরিবেশন করছেন লোকের সামনে, তাহলে এতে যারা শুনছে আপনার কাছ থেকে তাদেরও সংশোধন হচ্ছে যে আল্লাহ পাক শুনছেন। সুতরাং কি বলছি তা আমরা লুকিয়ে রাখতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই দেখছেন। আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ পাক সবকিছুই দেখছেন? সুতরাং এমন কোথায় যাব যেখানে আল্লাহ পাক থেকে লুকিয়ে গিয়ে গুনাহ করব, এমন কোন জায়গা নেই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গুণাবলী সম্পর্কে আপনি যেন অন্য কাউকে সংবাদ দিচ্ছেন, জানাচ্ছেন, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক রকমের জিকির। কোরআনে কারিমে এই সমস্ত প্রকারের জিকিরগুলি মজুদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সমস্ত জিকির মজুদ রয়েছে, দ্বীনে শরীয়তে এই সমস্ত জিকির মজুদ রয়েছে। এজন্য আল্লাহ ফাকর রব্বুল আল কোরআনকে জিকির বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে জিকির উপদেশ। এইভাবে আমাদেরকে জিকিরকে বোঝার চেষ্টা করতে হবে। কোরআনে করিম নাজিল করার উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ আল্লাহ প্রদত্ত বিধানকে বাস্তব জীবনে প্রতিফলিত করুক, বাস্তবে আমল করুক। পাঁচ নম্বরে জিকির আজকার হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে আমাদের উপর, এই অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করা, এক একটি আল্লাহ পাকের এহসানের কথা, এক একটি অনুগ্রহের কথা, তার দয়ার কথা, রহমতের কথা উল্লেখ করা, তিনি যা দান করেছেন তা উল্লেখ করা অন্তর থেকে জবানে এবং সেগুলির শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আম্মা বে নিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিছ, তোমার রবের নিয়ামত তুমি প্রকাশ করো, এইভাবে প্রকাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনে কারিমে বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলিকে যদি তোমরা গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যা কিছুই তোমাদের কাছে নিয়ামত স্বরূপ আছে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, এই পঞ্চম প্রকারের আল্লাহ পাকের জিকির হচ্ছে যে আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করা, মনে থেকে স্মরণ করা, জবানে স্মরণ করা, এবং এই স্মরণ করা আপনাকে আপনার মনে মনে শুকরিয়া আদায় করতে বাধ্য করবে এবং আপনার কাজে কর্মে কথাতে জবানে শুকরিয়া আদায় করতে বাধ্য করবে। আজকাল এক শ্রেণীর মানুষরা রয়েছে তারাই সংখ্যা গরিষ্ঠ, অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া নেই, কখনো যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ বেরিয়ে গেল, শুকরিয়া বেরিয়ে গেল, আল্লাহ অনেক কিছু দিয়েছে, যথেষ্ট। কিন্তু না, অন্তর থেকে ওই রকমের শ্রদ্ধা রয়েছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মান মর্যাদা পেশ করা প্রয়োজন ছিল তা তারা পেশ করেনি, না আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন সেগুলি মেনে চলল, আর না আল্লাহ পাক রব্বুল আলামিনের হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করল। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পাঁচ রকম পন্থা অবলম্বন করে যদি আমরা জিকির আজকার করি তাহলে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জিকির আজকার করতে পারব আর সমস্ত জিকির আজকার গুলি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকির আজকার করতে হবে, এই পাঁচ প্রকারের জিকির আজকার আমাদেরকে করতে হবে, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সার্বিক দিক থেকে আল্লাহ পাককে স্মরণ করতে পারবো, আল্লাহ পাকের জিকির আজকার পেশ করতে পারবো এবং আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা আল্লাহ পাককে রাজি করে আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারবো, আমরা সঠিক পথে থাকতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা বোঝার এবং তার মোতাবেক চলার তৌফিক দান করেন। যে কোনো ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র যেমন আল্লাহর জন্য, তেমনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি মোতাবেক। এই দুইটি শর্ত সবসময় মনে রাখবেন। এই দ্বিতীয় শর্তের কথা বলি, আমরা জিকির আজকার আল্লাহর জন্য করি, কিন্তু অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী জিকির করলাম না, অন্য কোন তরিকায় জিকির আজকার করলাম, তার কোন পরোয়া করি না, এসব খেয়ালই রাখি না। আমাদের বড়রা দিয়েছেন, আমাদের বিভিন্ন তরিকার লোকেরা দিয়েছেন, সেই তরিকা নিয়ে ব্যস্ত রয়েছেন অনেকে। কুল্লু হিজবিন বিমা আল্লাযী ফারিহুন, প্রত্যেক দল যা যা তাদের কাছে আছে তা নিয়ে তারা মগ্ন রয়েছে, তা নিয়ে তারা আমোদ ফুর্তিতে রয়েছে এবং নিজেকেই সত্য পথের পথিক মনে করে। সম্মানিত ভাইয়েরা, এই ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, সূরা বাকারে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তারা যদি ইমান নিয়ে আসে, বিশ্বাস করে যেমন তোমরা ইমান নিয়ে এসেছ, হে সাহাবাই কেরাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ পাক সম্বোধন বলছেন, তোমরা যেমন ইমান নিয়ে এসছো তেমন যদি তাদের ইমান হয়, তোমরা যেমন জিকির আজকার করেছো তেমন যদি তাদের জিকির আজকার হয়, ফাকাদিহ তাদাও তাহলে সঠিক পথ পাবে, ওয়াইন তাওয়াল্লাউ আর তারা যদি ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক তাহলে তারা আপোষের বিরোধে রয়েছে, বিক্ষিপ্ত হয়ে রয়েছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হবেন তোমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে বা তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল যথেষ্ট হবেন, আল্লাহ পাক সবকিছু শুনছেন সবকিছুই জানছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যেই ব্যক্তি এমন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। সুতরাং এমন কাজ করবেন না যেটি নবী সাল্লামের তরিকা অনুযায়ী হলো না, সেই জন্য মেহনত করলেন, পরিশ্রম করলেন অথচ কাজে লাগলো না। এই মর্মে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস এই বিষয়ের উপরে শোনাব যা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনে ঘটেছিল কুফা শহরে, সেখানে শেষ জামানে তিনি বসবাস করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফা শহরেই থাকতেন। একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক মসজিদে গেলেন, দেখলেন যে বেশ কিছু লোকেরা দল বেঁধে কয়েকজন গোলাকার হয়ে আল্লাহ পাকের জিকির আজকার করছে বিশেষ পদ্ধতি অনুযায়ী। তারা নিজের পক্ষ থেকে সেই পদ্ধতিগুলি নিয়মগুলি আবিষ্কার করে, তাদের একজন মুরব্বী রয়েছেন, সেই মুরব্বী সাধারণ লোকদেরকে যারা গোলাকার হয়ে বসে আছে তাদেরকে বলছে যে কাব্বিরু মিয়া, 100 বার করে আল্লাহু আকবার পাঠ করো। এখানে দেখেন তাকবীর পাঠ করতে বললেন, এমন নয় যে অসম্পূর্ণ কোন জিকির করতে বলা হয়েছে যেমন এই প্রচলিত আজকালকার অধিকাংশ লোকদের জিকিরে রয়েছে, এমন নয় যে এই ক্ষেত্রে এমন জিকির অসম্পূর্ণ শব্দের অথবা এইরকম ধরনের কোন জিকির যেটি নেই কোরআনে বা হাদিসে, আছে, আল্লাহু আকবারই তারা বলতে বলছিল। কিন্তু একজন মুরব্বী সে যে বাকি লোকদেরকে বলছে যে তোমরা সকলে তাকবীর পাঠ করো আল্লাহু আকবার বলো 100 বার করে, সংখ্যা নির্ধারিত করল, একজন বলছে তাদেরকে আর সকলে একসাথে তাকবীর পাঠ করতেছে। সম্মানিত ভাইয়েরা, তারপর আবার বলছে যখন এটা হয়ে যাচ্ছে, হাল্লেলু মিয়া, 100 বার তোমরা তাহলিল করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। 100 বার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ হয়ে যাচ্ছে তখন বলছে যে সাব্বিহ মিয়া, 100 বার করে সুবহানাল্লাহ তোমরা বললো। এই নিয়মে তারা বিভিন্ন হালাকা বানিয়ে অনুষ্ঠান বানিয়ে একই মসজিদে কয়েকটি অনুষ্ঠানে এইভাবে তারা জিকির আজকার করছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে কিছু বললেন না, সেখান থেকে বেরিয়ে পড়লেন আর বেরিয়ে এসে সরাসরি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় উপস্থিত হলেন। বলছেন বর্ণনাকারী তাবেঈ যে কুন্না নাজলিসু আলা বাবি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বাবলা সালাতিল গাদা, আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এলম শেখার উদ্দেশ্যে ফজরের আগে গিয়ে তার দরজায় বসে থাকতাম ছাত্ররা, যে তিনি বের হবেন, বের হয়ে মসজিদ যেতে যে সময়টুকু লাগবে আমরা ডানে বামে হয়ে অনেক কিছু এই সময় শিখে নেব বা জিজ্ঞাসা করে নেব, এই ছিল তাদের দিন শিখার আগ্রহ। আজকে জনসাধারণ দিন ইসলাম শিখার গরজই করতে চায় না, দিন সম্পর্কে না আকিদার জ্ঞান রয়েছে, না কোরআনের জ্ঞান রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নতের জ্ঞান রয়েছে। এই হচ্ছে অবস্থা অধিকাংশ মুসলিমের, সাহাবায়ে কেরামদের ছাত্ররা, তাবেইনরা, তাবা তাবেইনরা, তারা এইভাবে দিন শিখতেন আগ্রহের সাথে ফজরের আগে। আজকে আমরা ফজরে অনেকেই জাগতে পারি না, এই হলো অবস্থা। ফজরের আগে তারা এলম শিখার জন্য গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার দরজায় গিয়ে বসে থাকতেন, অপেক্ষা করতেন, যখন বেরিয়ে আসতেন তিনি তখন সাথে হয়ে মসজিদে আসতেন। আবু মুসা আশআরী গিয়ে পৌঁছলেন, লোকেরা অপেক্ষায় রয়েছে, জিজ্ঞাসা করলেন, আখরাজা আবদুল্লাহ বিন মাসউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেরিয়েছেন, আখরাজা আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান উপনাম ইবনে মাসউদের, তিনি কি বেরিয়েছেন, লোকেরা যারা অপেক্ষায় ছিল তারপর যেন এখনো তিনি বের হননি, অপেক্ষায় বসে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিখ্যাত সাহাবী, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন রকমের বিরক্ত না করে, নক না করে সেখানে দরজার কাছে বসে পড়লেন সম্মানিত ভাইরা। তারপরে কিছুক্ষণ পরে যখন ইবনে মাসউদ ফজর নামাজের জন্য বেরোলেন আর ফজর নামাজের পরে তিনি দার্স দেবেন, সেই সময় লোকেরা সাথে চলতে লাগলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, ইন্নি রাআইতু আনফান আমরান ফিল মসজিদে, মসজিদে আমি কিছুক্ষণ আগে ভোর রাত্রে আজানের পূর্বে এমন একটি দৃশ্য দেখলাম যে যেই দৃশ্যটি আনকারতুহু, আমাকে আপত্তিকর মনে হইল, খারাপ লাগলো, কিন্তু আল্লাহর কসম করে বলছি মা রাআইতু ইল্লা খাইরান, বাহ্যিক দেখতে ভালো, বাহ্যিক দেখতে এমন নয় যে চুরি দেখলাম, ডাকাতি দেখলাম অথবা কোন অপকর্ম দেখলাম, কোন এমন পাপ যেগুলো সামাজিক পাপ সেগুলি দেখলাম না, মসজিদে এমন একটি দৃশ্য দেখলাম, নতুন দৃশ্য, যে আনকার তো বড় আমাকে আপত্তিকর মনে হইল আর আমি সেটিকে খারাপ মনে করলাম, কিন্তু বাহ্যিক যা দেখলাম তা মনে হচ্ছে যে ভালোই। কি দেখলেন বলছি, চলেন রাস্তায় চলেন, বললেন যে দেখেন আমি দেখলাম যে মসজিদে গোলাকার হয়ে কয়েকজন করে এক একটি হালাকায় বসে আছে, আর কয়েকটি হালাকা মজলিস তারা কায়েম করেছে, আর প্রত্যেক মজলিসে অনুষ্ঠানে একজন মুরব্বী রয়েছেন পীর মুর্শিদ হয়ে, এবং সেই ব্যক্তি করছে কি, তাদেরকে বলছে যে তোমরা 100 বার করে আল্লাহু আকবার পাঠ করো, যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে যে 100 বার করে সুবহানাল্লাহ পাঠ করো, এই কাজ করাচ্ছে। বাহ্যিক তো খারাপ লাগলো না, কিন্তু আমাকে যেন কেমন মনে হইল, আশ্চর্যজনক মনে হইল, এই জন্য ছুটে এসছি। ইবনে মাসউদ জিজ্ঞাসা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে যে তুমি কি বললে, বললেন যে আমি আপনার অপেক্ষায় কিছু বলিনি, চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে এসেছি যে আপনার মতটা জেনে নি যে আপনি কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম দৃশ্য করতে দেখিনি, সাহাবায়ে কেরামদেরকে এই নিয়ম পদ্ধতি মোতাবেক এইরকম ভাবে আমি জিকির আজকার করতে দেখিনি গোলাকার হয়ে, আপনার অপেক্ষায় আমি চলে এসেছি আপনার কাছে আপনার পরামর্শ নেওয়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদেরকে বললেন না যে তোমাদের গুনাহগুলিকে তোমরা গণনা করো এবং একটু গুনাহ সম্পর্কে সতর্ক থাকো, আর তোমাদের নেকি যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য আমি তোমাদেরকে জামানত দিচ্ছি। সম্মানিত ভাইরা, তারপরে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছিলেন, পৌঁছার পরে কোন একটি হালাকার সামনে মজলিসের সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমাকে চেনে সে তো চেনে, আর যে চেনে না জেনে নিক যে আমি ইবনে মাসউদ বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো বইতাম স্যান্ডেল বইতাম আল্লাহ রসুলের খাদেম, যে দেখো আনতুম আহাদা মিন মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়াশা দীন সেই দীনের অনুসারীদের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত তোমরা, আও মুফতাতিহু বাবা দলালা, অথবা আরেকটি অবস্থা হইতে পারে সেটি হচ্ছে যে তোমরা গুমরাহী পথভ্রষ্ট তার দরজা খুলতে যাচ্ছ যা এর আগে খোলা ছিল না। এই দৃশ্য যেখানে তাসবিহ আর তাহলিল হচ্ছে আর তাকবীর হচ্ছে তা দেখে তিনি এই মন্তব্য করলেন। লোকেরা বলল যারা ওইসব কাজ করছিল, ইয়া আবা আব্দুর রহমান ওয়াল্লাহি মা আরাদনা ইল্লাল খাইর, আল্লাহর কসম করে বলছে আমাদের উদ্দেশ্য তো সৎ, আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করিনি, নেকির উদ্দেশ্যেই তো বিদাতে হাসানা। আজকালকার এক শ্রেণীর লোকেরা বলে যে না ভালো বিদাতের বিদাতে হাসানা রয়েছে, কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহী, ভালো বলে কিছু নেই। তাই বললেন আমাদের উদ্দেশ্য তো সৎ ছিল। বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উত্তরে যে কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবাহু, অনেক লোকই আছে যাদের উদ্দেশ্য সৎ থাকে কিন্তু সততা পর্যন্ত পৌঁছিতে পারে না, গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিতে পারে না, বরং পথভ্রষ্ট হয়ে যায়। মনে হচ্ছে যে তোমরা এখন গুমরাহির দরজা খুলছ, শোনো যে বেশি দিন হয়নি, এই তো অসংখ্য সাহাবায়ে কেরাম এখন মৌজুদ রয়েছেন দুনিয়াতে, ওয়াসাহাবাতু মুতাওয়াফিরুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপড় চোপড় ছিল, লিবাস পোশাক ছিল, এখনো ছিঁড়ে গিয়ে নষ্ট হয়নি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলি পাত্র ছিল ব্যবহার করতেন আনিয়াতুহু লাম তুকসার, সেগুলো ভেঙে যায়নি, আর তোমরা এইরকম কাজ করা শুরু করেছ, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, এই রকমের কাজ করে তোমরা গুমরাহির দরজা খুলিও না। এই হাদিসটি ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি তার সুনানের কিতাব উল্লেখ করেছেন এবং সেই হাদিসটিকে সহিহ বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম যে যদিও সুবহানাল্লাহই পড়েন আর আল্লাহু আকবারই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিন্তু যদি আনুষ্ঠানিকতা চলে আসে বিশেষ একটি পদ্ধতিতে আপনি করেন যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি, তার সাহাবারা করেননি, তাহলে এটি হচ্ছে গুমরাহির রাস্তা খোলা। আপনি কি বলতে চান যে ওর চাইতে বেশি হিদায়ত প্রাপ্ত হয়ে গেছি, যে আমরা সাহাবে কেরাম চাইতে ভালো কাজ করছি? এটি তো কখনো নয়। তাহলে অবশ্যই গুমরাহির দরজা খোলা হচ্ছে। আজকে যে বিভিন্ন বিশেষ বিশেষ ওজিফা বিভিন্ন তরিকায়, তারপরে শুধু তাই নয়, পলবে বিভিন্ন রকমের তরিকা রয়েছে এসব জিকির করার, ছয় লতিফার জিকির, এছাড়া ফাস আনফাসের জিকির, আর খাফি আখফার কত কি যে রয়েছে, এসব মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, সম্মানিত ভাইরা, এসব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেননি। সুতরাং মানবরচিত বিধান মেনে গুমরাহির পথে যেন না, যেই পথ আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথা বুঝার তৌফিক দান করেন এবং সহিহ সুন্নাত মোতাবেক আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করার, তার জিকির আজকার করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন আল্লাহ পাকের জিকির দিয়ে জীবিত করেন এবং আমাদেরকে যেন পাপ থেকে আল্লাহ পাক মুক্ত করেন, সুন্নাত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Mm-hmm.